الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. سورة الفجر 21 نمبر آيات থেকে 30 نمبر آيات পর্যন্ত আপনাদের সামনে পাঠ করলাম। رب العالمين বলছেন كلا نا অর্থাৎ দুনিয়ার মহব্বতে কোনো ফায়দা নেই, আর অন্যত্র নিশ্চয়ই নিশ্চয়তা বোধক كلا إذا دكت الأرض دكا دكا যখন জমিকে একেবারেই চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, দেখেন চূর্ণ বিচূর্ণ করা, দেখেন এটা কোন সময় হবে? কিয়ামতের দিন। কাল্লা ইযা দুক্কাতিল আরযু দাক্কান দাক্কা, চূর্ণ বিচূর্ণ করে দিয়ে জমিকে আবার কিরকম হবে পাহাড়, কিরকম হবে জমি, একদম সমতল হয়ে যাবে সুবহানাল্লাহ। এবারে কিয়ামতের মাঠ, ওয়াজা রাব্বুক, আর আসবেন তোমার রব সুবহানাল্লাহ। রব কিয়ামতের দিন আসবে, এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আসবেন, কিন্তু আপনি বলবেন না কিরকম কিরকম আমাদের কাছে না, এটা বলা সহি না। আপনাকে বিশ্বাস করতে হবে রব আসবেন। কোরআন সুন্নায় রব্বুল আলামিনের যেসব গুণাবলী পেশ করা হয়েছে ওইসব গুণাবলীকে ওইভাবেই মানতে হবে যেভাবে কোরআন এবং সুন্নায় বিবরণ এসেছে। বিন্দু মাত্র এদেশে দিকে আমরা করতে পারবো না, আমাদেরকে মানতে হবে আল্লাহ রব্বুল আলামিন আসবেন। ওজা রব্বুক, যা মানে কি আসা, বুঝলেন আপনারা? যা ফুলান, যা কফিল, এটা কথা বলো, যা কফিল, কফিল আমার কফিল এসেছে, বললেন আপনারা? তো যা রব্বুক আসলেন তোমার রব সুবহানাল্লাহ। والملك صفا صفا, আর ওই সময় ফেরেশতা গণ ওই কিয়ামতের দিন সারিবদ্ধ হয়ে থাকবেন, ফেরেশতা গণ আলাইহিম সালাম। والملائكه, এখানে ইমাম ইবনে কাসির বলছেন والملائكه يجيئون بين يديه صفوفا صفوفا, ফেরেশতা গণ রব্বুল আলামিনের সামনে কাতারবন্দি হয়ে আসবেন। আর রব্বুল আলামিন আসলেন কেন বলছেন? লিফাসলিল কাযাই বাইনা খালকিহি কামা ইশা, রব্বুল আলামিন তার সৃষ্টির মাঝে ফয়সালা করার জন্য, বিচার মীমাংসা করার জন্য রব্বুল আলামিন আসবেন যেভাবে তিনি চান, বলেন সুবহানাল্লাহ। আর আপনাদের আকীদা আছে তো আল্লাহ আসবেন, এক্ষেত্রে অন্যত্র অবলম্বন করা এটা হচ্ছে বেদাতির কাজ। হুবহু এটাই মানতে হবে যেভাবে আল্লাহ উল্লেখ করেছেন। انہی بخاری اور مسلم روایت سے اللہ رب العالمین راتیر سے تیتیان سے پروتو ما کسی ہوگو ترم کر خود ایسا ای دنیا رکھا سے تین راتیر روی فجر آدم ہوتے موجود رب العالمین پروتو ما کسی سبحان اللہ کی بولن اللہ کی بولن کی آشو جی ہمار کچھ کھما چاہیے ہم ترکے کھما تو رہے دیکھو আল্লাহ আমাদের দয়ালু কেউ আছে আল্লাহ আল্লাহ আল্লাহই আমাদের সহায় কয়দিনের জন্য আসলাম হ্যাঁ হিসাব করুন আল্লাহ যে আপনারই করছেন আল্লাহ এত কিছু দিচ্ছে তবুও তুমি সলাৎ পড়ো না আল্লাহ এত কিছু দিচ্ছে তবুও তোমার পেট ভরে না হালাল হারাম তুমি যাচাই করো না যাই আসে তুমি খাওয়ার চেষ্টা করো আল্লাহ আপনি আমাদেরকে হালাল জিনিস করার তৌফিক দাও আমিন হালালের উপর চলার তৌফিক দাও আমিন হারাম থেকে বাঁচার তৌফিক দাও আমিন আল্লাহ বলেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা তোমার রব আছে আর ফেরেশতাগণ এই সময় সারিবদ্ধ হয়ে থাকবে وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى এই সময় আর ওই কিয়ামতের দিন জাহান্নাম কে নাম কোথায় কিয়ামতের মাঠে সুবহানাল্লাহ وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الانسان যখন মানুষ ওই জাহান্নামকে দেখবে তখন সে উপদেশ গ্রহণ করবে বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কিন্তু ওই সময় মারলে কোনো ফায়দা হবে কোন সময় মারতে হবে এখন মারতে হবে এখন মারুন রবের নির্দেশ মারুন এখন রবের নির্দেশ পালন করুন এখন আল্লাহর বিধান পালন করুন তাহলে কিয়ামতের দিন ফায়দা হবে আর এখন মানলেন না কিয়ামতের দিন বলবেন মানলাম হবে ফায়দা না আল্লাহ কি বলছে ওয়া আন্না লাহু যিকরা কিন্তু এই যে সে মানলো এর দ্বারা কি ফায়দা কোনো ফায়দা নেই আর জাহান্নাম তো বুঝিনি কি জাহান্নাম কিরকম আগুন জাহান্নাম কত বড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের রিওয়ায়াত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইউক্তা বি জাহান্নাম ইয়াউমাইযিন লাহা 70 আলফ জিমাম মা কুল্লি জিমাম 70 আলফ মালাক ইয়াজুউনাহা জাহান্নাম কে ওই দিন আনা হবে ওই জাহান্নাম 70,000 শিকল দিয়ে বাঁধা হবে জাহান্নাম কে কত হাজার শিকল শিকল বুঝেন তো আমরা যেটা বুঝি সাধারণত জিঞ্জির আঞ্চলিক ভাষা তো জিঞ্জির ছিনিয়ে আলফ জিমাম 70 আলফ জিমাম 70,000 শিকল মা কুল্লি জিমাম 70,000 মালিক প্রত্যেক শিকলে 70,000 ফেরেশতা থাকবে 70,000 শিকল আর প্রতি শিকলে কত হাজার ফেরেশতা 70,000 ফেরেশতা এবারে খেয়াল করুন 70 কে 70 এর মধ্যে পূরণ দিলে কত হচ্ছে ওই হিসাবে ফেরেশতাগণ আলাইহিমুসসালাম ওই জাহান্নামকে টেনে টেনে উপস্থিত করবেন কিয়ামতের মাঠে এক প্রান্তে يؤتى بجهنم يومئذ لها سبعون ألف زمام، مع كل زمام سبعون ألف ملك يجرونها. شطر هلاس في كل بلد حقه جهنم. وجيء يومئذ بجهنم، يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى. جو مرض دیکھے ہیں এই অবস্থা জাহান্নামে, তখন মানুষ উপদেশ গ্রহণ করবে, নসিহত কবুল করবে, আল্লাহর কর্তব্য মানবে, তওবা করবে, কিন্তু ওই সময় তওবা করলে ফায়দা হবে? ওয়া আন্না লাহু যিকরা, ওই সময় উপদেশ গ্রহণ করাতে কোনো ফায়দা নেই। আচ্ছা কি বলবো ওই সময়, খেয়াল করেন, বলবে يقول يا ليتني قدمت لحياتي، বলবে হায় আফসোস, যদি আমার এই আসল জীবনের জন্য কিছু নিয়ে আসতে পারতাম, কিছু পেশ করতাম আগে, তাহলে আমাদের আসল জিন্দেগি দুনিয়া না আখরাত, আখরাত শেষ হওয়া, দুনিয়া শেষ হয়ে যাবে। ওয়াল আখরাতু খাইরুন ওয়া আবকা, আখরাত হচ্ছে সর্বোত্তম আর চিরস্থায়ী, এই আখরাত কখনো ক্ষয়প্রাপ্ত হবে না। এইবার আপনি জীবন লাভ করেছেন, আপনি মানুষ হয়েছেন, আপনাকে রব্বুল আলামিন আস্তে আস্তে করে বড় করলেন, একদম মায়ের পেটে ছিলেন, কি অবস্থায় ছিলেন, শুক্রবিন্দু ছিলেন, তারপর আস্তে আস্তে করে বড় হলেন, হলেন তারপরে চার মাস হল আসলে লোন, তারপরে এরকম সময় যাওয়ার পরে ভূমিষ্ঠ হলেন, জন্মলাভ করলেন, আস্তে আস্তে করে আলাদা সৈয়া আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআন ওয়া জাআলা লাকুম আস-সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন, রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এমন অবস্থায় জন্মলাভ, যখন তোমরা কিছুই জানতে না, কি বলেন আমরা কিছু জানতাম না, কি অবস্থা ছিল না, কিছু লা তাআলামুনা শাইআন, আল্লাহ বলছে তোমরা তখন কিছুই জানতে না। তিনি জন্মগ্রহণ করেছেন কিনা, তো আল্লাহ বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাতিকুম লা তাআলামুনা শাইআন وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এমন অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না, লা তাআলামুনা শাইআন, وَجَعَلَ لَكُمُ السَّمْعَ, শ্রবণশক্তি দিয়েছেন আল্লাহ, আপনার কানটা কে দিল, আওয়াজ শুধু কান দিয়ে দিয়েছে, শ্রবণশক্তি দিয়েছে, শোনার মতো বুদ্ধি দিয়েছে, অনেকের কান আছে কিন্তু শুনেনি, আছে না, তাই উদ্দেশ্য শুধু কান না, কানও আছে আবার শ্রবণ শক্তি আছে, শুধু আছে কান চেপটা দেখবেন এরকম বন্ধ কিন্তু শুনে, আছে না, আরেকজন দেখা যায় কান একদম সুন্দর মাশাআল্লাহ কিন্তু শুনে না, তাই উদ্দেশ্য কোনটা, শ্রবণ শক্তি, ওইটা হচ্ছে আসল। ওয়াজআলা লাকুমুস সামআ, আবার দিন ওয়াল আবসার, চোখ দিয়েছেন দৃষ্টি শক্তি, শুধু এমনি না যে সারা চোখ সুন্দর চোখ দিয়েছে, চোখে আপনি দেখতে পারেন, যারা দেখতে পারেন না তাদের কি অবস্থা, ও জাআলা লাকুম আস-সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা, দেখলেন আসল জিনিস হলো হার্ট, মন দিয়েছেন, হার্ট দিয়েছেন, অন্তর দিয়েছেন, কেন দিয়েছেন সামনে, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমরা বলি আলহামদুলিল্লাহ, আপনাকে কে সৃষ্টি করেছেন, কে খাওয়ার তৌফিক দিল, কে সেন্টারে আসার তৌফিক দিল, কে আপনাকে কামাই করার তৌফিক দিল, কে আপনাকে সৌদিতে আসার তৌফিক দিল, কে আপনাকে হজ করার তৌফিক দিল, কে আপনাকে উমরা আদায় করার তৌফিক দিল, কি আপনাকে মায়ের পেট থেকে সুন্দর ভাবে বের করলো? সুবহানাল্লাহ। কি আপনাকে শ্রবণ শক্তি দিল? কি আপনাকে দৃষ্টি শক্তি দিল? কি আপনাকে হাত দিল? কে আপনাকে পা দিল? কে আপনার যাবতীয় এই সব কঠিন অঙ্গ নিয়মতান্ত্রিক আপনার শরীরে কে রাখল? যতদিন কে আল্লাহ, কে তাহলে ওই আল্লাহকেই শ্রবণ করতে হবে। বসে আছে আপনাদেরকে ভালো কাজে নিয়ে এসছে, তাই আমরা বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়া দেখো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া দেখো তাহলে আমি তোমাদেরকে আমার নিয়ামত আরো বাড়িয়ে দেব। আলহামদুলিল্লাহ। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় রে হায়, এবার দেখো মায়ের পেট থেকে বের হলেন, আস্তে আস্তে বড় হলেন, বালিক না হওয়া পর্যন্ত আল্লাহ আপনার কিছু লিখে না, ঠিক না? মুশকিল, বালিক হওয়ার পর থেকে কিছু হয়ে যায় আপনার লিখা, ঠিক না? এরপরে কাজকর্মের হিসাব এই সময় যদি আপনি বালেন, অনেকে দুঃখা খায় বলে তো 15 বছরের ছেলে, 18-20 বছরের ছেলে একটু এরকম করবেই, এটা আসলে বলা সঠিক বলা এটা সঠিক না। আপনি তাকে আরো গুণা করবেন, কি করবেন? জোয়ান হিসেবে জোয়ান হলে তো চলবে, কিন্তু তার মানে কি আল্লাহর নামও তাকে করবে? জোয়ান চলবে জোয়ানের মতো, জোয়ান চলবে বুঝা যাবে মাশাআল্লাহ একটা মুজাহিদের মতো, সিংহের মতো, বাঘের বাচ্চার মতো, হ্যাঁ দাফা, কিন্তু তার মানে কি আল্লাহর নামও তাকে করবে? যদি সে আল্লাহর নামও তাকে করে তাহলে সে সিংহের বাচ্চা কিরকম হলো? সে তো অমেকুলের বাচ্চা, ঠিক না? আল্লাহ যদি নাফরমানি করে তাহলে সে শয়তানের শিকার হয়ে গেল। আমি কেন শয়তানের শিকার হব? আমি হব সিংহের বাচ্চা, আমি হব বাঘের বাচ্চা, আমি হব ইনসান। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন আর ইনসকে মানবকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমরা বাকি জিন্দগি যেন ইবাদতের মাধ্যমে কাটাই, সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক দিন, আমাকেও তৌফিক দিন, কারণ এই যে জিন্দগি জানি না আজকে এই জায়গা থেকে উঠতে পারবো কিনা তাও আমাদের জানি, আজকে রাত পার হবে কিনা আমাদের জানা নেই, কালকে দিন পার হবে আপনার জানা আছে, আরেক বছর আপনি জানা আছে, 20 বছর বাদে জানা আছে, কারণ তোমরা ইসলামের অবস্থায় থাকো আর এই অবস্থায় যেন তোমাদের মৌত আসে। তো কিয়ামতের দিন যখন জাহান্নামকে দেখবে সামনে, বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউতিকু ওয়াসাকাহু আহাদ। ওই দিন আল্লাহ যে আযাব দিবেন তার আযাবের মতো আযাব আর কেউ দিবে না। তার অতবার বলা যায় এই যে আযাব দিবেন এই আযাবের মতো আযাব বা শাস্তি আল্লাহ শাস্তির মতো শাস্তি কোন সৃষ্টি কখনো দেয়নি আর দিতেও পারবে, ঠিক না? ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আর এরকম শিকল দিয়ে ভাববে সুরক্ষা ওই আছে না 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধা হবে, আল্লাহ যেরকম বাঁধবেন এরকম বাঁধার মতো আর কেউ বাঁধতে পারে নি এবং পারবে না, কারণ আল্লাহর মতো শক্তি কারো আছে? আল্লাহর মতো শক্তিশালী কেউ আছে? আল্লাহ এরকম শাস্তি দিবেন? আচ্ছা চেয়ার করুন, আল্লাহ তো এত বড় দয়া আছে, আপনারা জানেন হাদিস কি, বারবার আমি বলে থাকি, রব্বুল আলামিন 100টি রহমত সৃষ্টি করেছেন, এর মধ্যে থেকে 1টি রহমত উপসৃষ্ট হয়ে দুনিয়াতে বন্টন করে দিয়েছেন সমস্ত সৃষ্টির মাঝে, যার ফলে মা সন্তানকে ভালো পায়, সন্তান মাকে ভালো পায়, স্বামী স্ত্রীকে ভালো পায়, স্ত্রী স্বামীকে ভালো পায়, বন্ধু বন্ধুকে ভালো পায়, প্রত্যেকটি প্রাণী একটা আরেকটাকে ভালো পায়। ৯৯টি রহমতের ব্যাপকতা কত হবে? আল্লাহকে দেখি না, আল্লাহ আছেন তো, নাতি কোন না, সব শেষ, যদি কেউ নাতি হয়ে যায় আর এমনি মুখ দিয়ে বলে আমানতু বিল্লাহ, এমনি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলে তো মুখ দিয়ে কিন্তু মনে নাই। হজেও যায় সহি করে, কিন্তু ভিতরে গেলাম আর কি, কারণ বুঝে যাচ্ছে আমি আমার নিজাতে খাই সব কিছু করি, আবার বলে আবার তকদীর একটা আছে, হ্যাঁ মুসলিম দেখে আখেরাতের দিন, বলে কি আরে কত লোক চলে গেল একটা কেউ দেখলাম না আবার কবর থেকে উঠতে, ওরা বলে এমনি আবার উঠবে, মুসলিম দেখে বুঝলেন পরেই আছে ইসলামের ভিত্তি, ওইটা হচ্ছে আমাদের ব্যাপার। আলহামদুলিল্লাহ ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, বিশ্বাস তারপরে আপনি বলেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আগে মন থেকে শুরু করতে হবে, ইমান সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করব, নাস্তিকদের সাথে সম্পর্ক রাখবেন না অথবা এমন লোকের সাথে সম্পর্ক রাখবেন না বা আপনি রাখবেন না যে আপনাকে আল্লাহর বিধি বিধান পালন করা থেকে দূরে সরিয়ে দেয়, কত থেকে দূরে থাকবে। অনেক সময় দেখা যায় বন্ধু যদি আপনার সাথে কি বলেন খুব ভালো লোক, নামাজ পড়ে না ঠিকই কিন্তু খুব ভালো আছে কিনা, বলে সরাত করে না কিন্তু চিকুক বলে। আর আল্লাহ বলছে যে সরাত করে না সে করো না, আল্লাহ বলছে কিনা? কারণ নবী করিম বলেছেন আমাদের মাঝে আর কাফেরদের মাঝে ব্যবধান আর চুক্তি অঙ্গীকার হচ্ছে সলাতের, যে সলাত পড়লো সে মুসলিম, যে সলাত পড়লো না কি বলছেন সে কাফের। এবার যে কাফের সে আল্লাহর বন্ধু না আল্লাহর শত্রু? তো আপনি কিরকম বলেন যে সলাত পড়ে না কিন্তু খুব ভালো? এটা ধরুন আমাদের নামাজ পড়ে না কিন্তু খুব ভালো, এমনকি আল্লাহ বলছে আমার দুশ্মন যে আচ্ছা আল্লাহ দুশ্মন কখনো ভালো হয়, শয়তানের বন্ধু কখনো ভালো হয়? বাড়তি দিলেন ব্যবহার এই তার মানে কি আচার আচরণ কেন ভালো হবে আপনার সাথে? আপনাকে স্বীকার করার জন্য, স্বীকার করে কুফরিতে নিয়ে যাওয়ার জন্য। বলুন আলহামদুলিল্লাহ ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। রব্বানা ইয়াহুদি নাসারা কখনো আপনার প্রতি সন্তুষ্ট রাজি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের দিন না মানবেন। তাই তাদের চক্রান্ত হচ্ছে এটা, আপনার সাথে ব্যবহার করবে ভালো, টাকাও দিবে পয়সাও দিবে হ্যাঁ যা যাবো সব কিছু, কিন্তু উদ্দেশ্য কোনটা? স্বীকার করা। আল্লাহ শাস্তি দিবেন, এই শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না আর দিবে। আল্লাহ যেরকম বাঁধবেন তা বান্দার মধ্যে কেউ বাঁধতে পারবে না। কিন্তু সামনে এটা কার কথা? খাবার কাফেরের ব্যাপার। আর যে মুসলমান ভালো তার ব্যাপার হচ্ছে ইয়া আইয়াতুহা আন-নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত কথা যার মন ভালো, যে হকের প্রতি আছে তাকে রব্বুল আলামিন দেখে বলবে ইয়া আইয়াতুহা আন-নাফসুল মুতমাইন্নাহ ফিরজিই ইলা রাব্বিক। যদি আপনি বলেন রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, কি বলা হবে? ইয়া আইয়াতুহা আন-নাফসুল মুতমাইন্নাহ, এই শান্ত মন। এই শান্ত মন বলতে কার মন বলেন তো? কার মন? কার মন উত্তর দিন? হ্যাঁ মুমিন মিলার মন। বুঝলেন আপনারা? বুঝতে হবে মুমিনের মন শান্ত, কারণ মুমিন যদি বিপদগ্রস্ত হয় তো বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো অবস্থা রে, ঠিক না? এই যে আপনি জানেন অসুস্থ গিয়ে দেখলেন কি কেমন আছেন আলহামদুলিল্লাহ, যখন দেখবে সামনে মুখ হ্যাঁ আর কিছু বলে না কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, যদি মুমিন হয় ঠিক না বলে আলহামদুলিল্লাহ যে অবস্থা আল্লাহ রেখেছে। তুমি মনে করো এমন একদম মরণ নিকটবর্তী, কত বড় একটা বলে হালাত নিশ্চিত, কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে বলবে কিনা? দেখছে হালাত যখন এদিক যদি করে লাভ নাই ডাক্তার বাজাতে পারে না, বাঁচানো মালিক কে? তার জাতি মূল্য যা প্লিজ তা বেশি না গোলায় কত তো তাবি লাগায় বাচ্চাদেরকে বাংলাদেশি ব্যান দিয়ে লাগায় কি লাগাই হাতে একটা এখানে একটা হাতে ওই সুতা পরে দে এখানে বেঁধে দে এখানে ওই ইন্ডিয়ানদেরকে একটু বেশি দেখেছি ইদানিং দেখা যায় কয়েকজনকে আমি দেখলাম আমি সেদিকে একটু একটা বললাম কি আমি বললাম বাবা রে দিয়া আমি বললাম শুন বাবা কিছু নেই কাছে একটা বাবা কিছু করতে সে বলে ঠিক আমি তারপরে বললাম আপ যদি বাবা কিছু নেই কাছে একটা তো ইয়ে পেলে বলছে আপনাকে বুঝে সমঝ মে আ গা সমঝ মে সুবহানাল্লাহ সমঝ মে আ গা এরকম মানুষ শান্তি পায় না। আপনার বিশ্বাস থাকতে হবে আলমিনের উপর, আপনি শান্তি পাবেন। বিপদ এসেছে তবুও শান্তি, ভালো অবস্থায় আছে শান্তি। তাই মুসলমান সব অবস্থায় শান্ত থাকে কাম করে। তাই এই হচ্ছে নাস মুতমাইন্না, বুঝতে পারছেন? কার মন শান্ত? যে মুসলমান, যে মুমিন, সবসময় তার বিশ্বাস রব্বুল আলামিনের উপর। বিপদ এসেছে আলহামদুলিল্লাহ, কি বিপদ? এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যখন রোগীকে দেখতেন কি গিয়ে কি বলতেন, লা বাস তাহুর ইনশাআল্লাহ, কি বলতেন? লা বাস, কোন অসুবিধা নেই, তাহুর, তাহুর মানে পবিত্রকারী। এই অসুস্থতার কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। তুই এই জন্য যখন বলা হয় আমরা সবাই অসুস্থ বলে আলহামদুলিল্লাহ, ঠিক না? গুনাহ মাফ কর। কিন্তু তুমি যদি বলো এই শুধু আল্লাহ আমাকে কে, এরকম আছে একজন মানুষ কে মুসলিম? যত বড়ই বিপদ আসে বারবার আসছে তবুও তোমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। এর কারণে কি হবে, তোমার গুনাহ খাতা মাফ হবে। যখন মারা যাবে গুনাহ মুক্ত অবস্থায় তুমি মরবে আলহামদুলিল্লাহ। এই শান্ত মন হচ্ছে মুমিনের মন। يا ايتها النفس المطمئنه ارجعي الى ربك راضيه مرضيه والقيامه الدبره ايه سنتوا প্রশান্তও তো হে মানুষ তুমি কি করো, তোমার রবের দিকে তুমি ফিরে যাও, রবের কাছে চলে যাও, সন্তুষ্ট হয়ে আর সন্তুষ্ট ভাজন হয়ে, মানে তুমি নিজে সন্তুষ্ট থাকো আর আল্লাহ তোমার প্রতি কি সন্তুষ্ট। তো তুমি যাও, তারপরে কই ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের সাথে তুমি শামিল হয়ে যাও। তাহলে আপনি একে একা, আমি বললাম আমি একে একা বললাম, আল্লাহ নেক বান্দাদের সাথে থাকতে হবে, বুঝলেন? আপনি মসজিদে যেতে হবে, সালাত আদায় করতে হবে, কোরআন সুন্নাহর অনুসারীদের সাথে থাকতে হবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আসল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ওই যে বাংলাদেশ নাম নেই শুনলি কিন্তু কাজ হচ্ছে সব কবর পূজারি, নাম শুনলি সব হয়েছে সে পানি, বলুন আলহামদুলিল্লাহ। এরকম এদেরকে শুনি বলা হয়, শুনলি কাকে বলা হয়, যে শুনতের উপর আমল করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুনতের উপর আমল করে সে হচ্ছে শুনলি, আর সে হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। নাম নিলে হবে, চুরকে আপনি সাধু বানিয়ে দিয়েছেন আর সাধুকে বানিয়ে দিয়েছেন চুর, এরকম হোক। তাই আপনাদের আকীদা বিশ্বাস ঠিক করুন, সব বেকার। এটাই নেক লোকদের সাথে থাকতে হবে। এই জন্য রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সালিহীন, এই বান্দারগণ তোমরা ভয় করো আল্লাহকে আর সত্যবাদীদের সাথে থাকো, সব লোকদের সাথে থাকো। তাই সব লোকদের সাথে থাকতে হবে, চলতে হবে। আপনি মনে করবেন আমি এটাই সত্যবাদী, সেটা হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, এই যে আলোচনা করলাম এবং এই আমাদেরকে চলার তৌফিক দিন আর মানার তৌফিক দিন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, মজলুমদেরকে সাহায্য করো, ওয়ালিমদেরকে পকড়াও করো। মৌলানা আল্লাহ তুমি আমাদের আমাদের ঈমানকে মজবুত করে দাও। ইয়া মৌলাই, ইয়া মৌলা, মৌলা শব্দের অর্থ হচ্ছে অভিভাবক, আন্তা মৌলা, ঠিক না? ইয়া মৌলা তুমি আমাদের উপর রহম করো। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তুহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা فانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم اغفر لنا ولوالدينا وارحمهم كما ربونا صغارا واغفر لجميع المسلمين الاحياء منهم والميتين برحمتك يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين جزاكم الله خيرا.